মধ্যপ্রাচ্য নবীদের আগমনের স্থল এবং কর্মস্থল, ফলে এখানটা এই মাটিটা যেমন রহমতের স্থল তেমনি গজবের স্থল। নবীদের সঙ্গে যারা অবদ্ধতা করেছে আল্লাহ তাদেরকে ছেড়ে দেন নাই, সেজন্য মধ্যপ্রাচ্যের মাটি বিশ্ব ইতিহাসের সবচাইতে গুরুত্বপূর্ণ মাটি। সমস্ত ইতিহাসের কেন্দ্রভূমি মধ্যপ্রাচ্য, ওখানে আমাদের আদম হাওয়ার সৃষ্টি, ওখান থেকে ওখানেই নবীদের আগমন, ওখান থেকেই তৌহিদের বাণী সারা দুনিয়া প্রচারিত হয়েছে, ওখান থেকে ছেলেপিলে বংশধার বৃদ্ধি পেয়ে সারা দুনিয়া ছড়িয়ে পড়েছে। মক্কা কাবা গৃহ যেমন পৃথিবীর নাভিস্থলে অবস্থিত, তেমনি মক্কাকে উম্মুল কোরা বলা হয়, সমস্ত জনপদের মূল বলা হয়, মক্কাই হচ্ছে পৃথিবীর মূল কেন্দ্র। সেখান থেকেই সারা দুনিয়ায় মনুষ্য বসতি বিস্তৃতি লাভ করেছে। সেখানকার বহু ইতিহাস আমাদের অজানা, যদি কোরআন নাজিল না হতো আমরা জানতেই পারতাম না। যে কাহিনী এখন বলা হবে, যেটা আল্লাহ পাক নিজে বলেছেন আমি খালি অনুবাদ করব, সামান্য ব্যাখ্যা করব, সেটা ফিরাউনেরও আগের খবর। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের শ্বশুর হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াসসালামের কওম ছিল মাদান বাসীগণ। মাদিয়ান এর নামটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রথম দুই স্ত্রী সারা এবং হাজেরার মৃত্যুর পরে পুনরায় তিনি যে বিবাহ করেন, তার ছয়টা ছেলে ছিল, তার প্রথম ছেলের নাম ছিল মাদিয়ান। সেই ছেলের নামে এই মাদায়ন সালেহ, বর্তমানে বিখ্যাত শহর সৌদি আরবের, যা আমাদের ক্যালেন্ডারে আপনারা দেখছেন, সেই ছেলের নামে নামকরণ। প্রথম দুই স্ত্রী দুই ছেলে, হাজরার ছেলে ইসমাইল এবং সারার ছেলে ইসহাক, আর বাকি একদিন এই যে মহিলা, এনার যে ছয়টা ছেলে, কারণ কেউ কিন্তু নবী হননি, কিন্তু মাদিয়ান তাদের বড় ছেলে, তার দারুণ সামাজিক প্রভাব ছিল এবং ওই এলাকায় তিনি ছিলেন একচ্ছত্র নেতা। তার নামেই একটা দেশের নামকরণ হওয়াটা ছোটখাটো বিষয় মনে করবেন না, কিন্তু এই সমস্ত নবীদের বংশধারের মৃত্যুর পরে মানুষের যে অবস্থা হয় তাই, সমাজের সংশোধন প্রক্রিয়া যখন বন্ধ হয়ে যায় মানুষ অটোমেটিক্যালি ভালো হয় না, মানুষ নষ্ট হয়ে যায়। কারণ মানুষের স্বাভাবিক প্রবণতা হচ্ছে খারাপ হওয়া, এটাকে ভালোর দিকে আনার চেষ্টা যেখানে যত বেশি সেখানকার মানুষ তত ভালো। নবী আর আসেননি, তাদেরকে উপদেশ দেওয়ার লোক হয়নি, ধ্বংসের কিনারে এরা চলে গিয়েছিল। এরপর আল্লাহ পাক মেহরবানি করে হযরত শুআয়ব আলাইহিসসালামকে সেখানে নবী হিসেবে প্রেরণ করেন। এই প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইরশাদ করেছেন এই মর্মে, দেখো কানাত বনু ইসরাইল তাসুসুহুল আম্বিয়া, বনু ইসরাইলদের রাজনৈতিক বা সামাজিক সার্বিক নেতৃত্ব দিত নবীরা। ফালাম্মা হালাকা নবিয়ুন খালাফা বাদহু নবিয়ুন, যখন একজন নবী হালাক হয়ে যেতেন, মাতা কিন্তু বলার নেই, হালাকা বলা হয়েছে, হাদিসের ভাষাগুলো খেয়াল করবেন, বোঝানো হয়েছে ইহুদি নাসারারা নবীদেরকে সহজে ছাড়েনি, তাদেরকে নির্যাতন করত এবং একটি বর্ণনায় পাওয়া যায় ওরা একদিনে 300 নবীকে হত্যা করেছিল। নবীরা দেশে যদি নেতা হয় তো তাদের মতো ভালো মানুষ তো পৃথিবীতে সৃষ্টি হয়নি, হবে না কোনো কালে, তা তো নিষ্পাপ ছিলেন, এরপরেও তাদেরকে মানুষ মানেনি, ছাড়েনি সহজে। এর জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষা ব্যবহার করেছেন, ফালাম্মা হালাকা নবিয়ুন, যখন একজন নবী হালাক হয়েছে অর্থাৎ তাকে হত্যা করা হয়েছে, অথবা তিনি আল্লাহর পক্ষ থেকে এমনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন, দুটোই সম্ভব, কিন্তু আরাম আয়েশে কেউ থাকতে পারেনি। এমনকি আপনারা যে বলেন সেরা নবী সুলাইমান, দুনিয়ার সবাই চাইতে খুব ক্ষমতাশালী, তিনিও সহজে দুনিয়াতে বিদায় হতে পারেন নাই, তার পিছনেও সবসময় ষড়যন্ত্র চক্রান্ত লেগেই ছিল, এমনকি তাকে জাদুঘর বানানোর চেষ্টা করা হয়েছে। সুরে বাকারা পড়ে দেখুন 102 আয়াত, শেষকালে তাকে কাফের বলেছে, কাফেররাই নবীকে কাফের বলে, ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফর, আল্লাহকে জবাব দিল আমার সুলাইমান কাফের হয়নি, বেটা শয়তান তোরে কাফের হয়েছিস। চিন্তা করতে পারেন মানুষ নবীদেরকে কাফের বলে, ফেরাউন পর্যন্ত মুসাকে কাফের বলছিল। এগুলো নবীদের কাহিনী পড়ে দেখুন, মেসে বলার সময় না খদ্দার মধ্যে, খালি আপনাদের ইঙ্গিত দিয়ে দিয়ে চলে যাচ্ছি, নবীদেরকেও মানুষ সহজে ছাড়েনি, বাংলাদেশের প্রধানমন্ত্রী জিবরিল ফেরেশতা যদি হয় তার বিরুদ্ধে বিরোধী দল লেগে যাবে। এই জন্য প্রায় একথা বলি, অত সহজ নয়। নেতা হতে গেলে তাকে অবশ্যই যে কোনো মূল্যে আল্লাহর পথে তওয়াক্কুল করতে হবে, জীবনের মায়া ত্যাগ করতে হবে, যে কোনো মূল্যে বাতিলের মোকাবিলা করার দুঃসাহস থাকতে হবে। সাহসী ব্যক্তি ছাড়া কোনো কাপুরুষের পক্ষে উচিত হয় নেতৃত্ব দেওয়া উচিত নয়। শুধু বুঝি কলমা পড়বা আর ভাই খানকা বাজি করবা আর এই যে জান্নাত পাবে অত সস্তা নাকি? মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে গেলে শয়তানের সঙ্গে তোমাকে মোকাবিলা করার হিম্মত থাকা লাগবে। আর সে হিম্মত তারই হয় যে সিরেফ আল্লাহর পথ তওয়াক্কুল করে, মানুষের পরে যে তওয়াক্কুল করে না, অস্ত্র নয়, জনবল নয়, কোন বলের পর তওয়াক্কুল যে করে না, শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করে, সেই ব্যক্তিই মাত্র সত্যিকার অর্থে শাসক হতে পারে, পরিচালক হতে পারে। সে কাউকে তওয়াক্কা করে না। আল্লাহ যখন বিধান আসবে সে মরে যাবে, যদি নিহত হয় ওটা আল্লাহর বিধান, তাই না? শহীদ কি ইচ্ছে করে হয় নাকি গো? আল্লাহ হুকুম ছাড়া হয়? যারা মরা হয়ে বিড়ালের মধ্যে মিউমিউ করে, এদের দিয়ে কষ্ট করে নেতৃত্ব চলবে না। এই জন্যে ভাষাটা হচ্ছে আল্লাহ রবির মনে রাখবেন, বুখারী মুসলিম হাদিস, পালাম্মা হালাকা নবীয়ুন, যখন কোন নবী হালাক হয় আল্লাহ পাক তারপর আরেকজন নবী পাঠায়। অর্থাৎ আপনাকেও হালাক হতে হবে। আপনি সৎ মানুষ পৃথিবীতে আরামায়াশ করতে আসে নাই, সৎ মানুষ পৃথিবীকে পরিবর্তন করার জন্য আসে। আর পরিবর্তন যারা চায় না তারা তাকে গিবত করে, তোহমত করে, গালি দেয়, নির্যাতন করে, সব রকম করে। এটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা হতেই হবে, নবীদের জীবনে ঘটে গেছে। আল্লাহ বহু বন্দনা করেছেন সারা কোরআনে, এখানে আমাদের শোনাচ্ছেন, শোনো তো আমরা ভালো করে কিভাবে শোয়েবের অবস্থা হয়েছিল, শুনে রাখো। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবান, মাদিয়ান গোত্রে অধিবাসীদের কাছে আমরা পাঠিয়েছিলাম তাদের ভাই শোয়েবকে, অর্থাৎ আসমান থেকে ফেরেশতা নাজিল করি নাই হেদায়াতের জন্য, তাদের মধ্য থেকেই একজনকে আমরা নবী করেছিলাম। অনেকের ধারণা যারা নেতৃত্ব দেবে তাদেরকে দুনিয়াদের সব বাচ্চা দিয়ে সেরে বসে বসে তসবিহ টিপতে হবে, এবং ও একেবারে পীরে মগহে বসে থাকবে, দুনিয়াদেরকে তাকাবে না, এটা চলবে না। তাদেরই ভাই, তাদের মতো চলাফেরা করে, তাদের মতো খানাপিনা করে, তাদের মতো বাজারঘাট করে, ওদের মধ্য থেকে সোয়াবকে আমি নবী হিসেবে প্রেরণ করলাম। কি করলেন তিনি গিয়ে? কাল ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত তোমাদের আর কোন উপাস্য নেই। কাজ্জাতকুম বাইনাতুম মির রাব্বিকুম ফাওফুল কাইল ওয়াল মিজান, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সরাসরি দলিল নাজিল হয়েছে, অতএব তোমরা মাপ ও ওজন বিশুদ্ধভাবে দাও, খবরদার এখানে কম বেশি করো না। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, খরিদ্দারকে কম দিয়ে ঠকিও না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আল্লাহ পাক যে পৃথিবীকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন এই সুন্দর পৃথিবীকে তোমরা ধ্বংস করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, এটাই তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা আমার কথার উপর বিশ্বাসী হও। ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তু'ইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ মান আমানা বিহ, যারা আমার এই কথাগুলো বিশ্বাস করে অর্থাৎ ঈমানদার হয়েছে, তোমরা তাদেরকে মারার জন্য রাস্তা ওত পেতে বসে থেকো না, আর আল্লাহর পথে আমাদেরকে দাওয়াতি কাজে বাধা দিও না। অতএব গুনাহা ইওয়াজা, আর মানুষকে বক্রপথে নিয়ে যাওয়ার জন্য তোমরা চেষ্টা করো না। ওয়াজকুরু ইয কুনতুম কালিলান ফাকাসসারাকুম, একবার স্মরণ করো তোমরা যখন তোমরা অল্প সংখ্যক লোক ছিলে, অতঃপর আল্লাহ পাক তোমাদের মালে আওলাদে সম্পদে সব দিকে বৃদ্ধি দান করেছেন। বন্ধু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, একবার তাকিয়ে দেখো বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের অবস্থা কেমন হয়েছে, একবার তাকিয়ে দেখো। ওয়াইন কানা ত্বাইফাতুম মিনকুম আমানু বিল্লাযী উরসিলতু বিহি ওয়া ত্বাইফাতুল লাম ইউমিনু ফাসবিরু, যদি তোমরা মনে করো যে ঈমানদারেরা তো দুর্বল, লোকজন কম, অর্থ সম্পদ কিছুই নাই, আর আমরা মাশাআল্লাহ দুনিয়ার সবচেয়ে বড় বড় আরামে এসে থাকি, ধন সম্পদের মালিক, জনবলের মালিক সবই আমাদের আছে, যদি সত্যিকারে ওটা আল্লাহর খাস বান্দাই হবে তো ওরা এত দুর্বল কেন? ফাসবিরু, ঠিক আছে সবর করো, অপেক্ষা করো। হাত্তা ইয়াহকুমুল্লাহু বাইনানা ওয়া হুয়া খায়রুল হাকিমিন, আল্লাহপাক আমাদের মধ্যে কি ফয়সালা করেন, ততদিন পর্যন্ত তোমরা সবর করো, তিনি হলেন শ্রেষ্ঠ ফয়সালাকারী। অন্যত্র আরেকটি কথা এসে সোহাইব আলাইহিসসালামের, তিনি বলছেন ইন্নী লাকুম রাসূলুন আমীন, আমি তোমাদের কাছে বিশ্বস্ত রসুল হিসেবে এসেছি, ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমি তোমাদের কাছে কোনো পয়সা চাই না, কোনো পদমর্যাদা চাই না, কারণ আমার পুরস্কার সিফ আল্লাহর কাছে রয়েছে। আর একটা কথা তিনি বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ ওয়া আরজুল ইয়াওমাল আখিরা ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো এবং আখিরাতে সব কিছু পাওয়ার আকাঙ্ক্ষা করো। ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না। তিনটি সূরা থেকে একত্রিত করে আয়াতগুলো আপনাদের সামনে পেশ করলাম সোহাইবের বক্তব্যগুলো, এবার আসুন সংক্ষেপে একসঙ্গে করে দিই। তার সর্বমর্ম সব মিলিয়ে দাঁড়াবে ছয়টা। এক, তিনি বলেছিলেন তোমরা শিরিক করো না, তোমরা আল্লাহর ইবাদত করো। তৌহিদ আপনারা জানেন তিন প্রকার, তৌহিদ রুবুবিয়াহ, তৌহিদুল ইবাদাহ, তৌহিদ আসমা ও সিফাত। সিরফ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা একটা কোন তৌহিদ, এ তৌহিদ স্বীকার করলে কেউ মুসলমান হয় না। যত কাফের মুশরিক দুনিয়া আছে সবাই এ তৌহিদে বিশ্বাসী, তিনবার পায়খানা চারবার বমিলে সবাই এ তৌহিদে বিশ্বাস করে চিৎকার দিয়ে আল্লাহ, ঠিক না? তো ওই তৌহিদ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, এটাকে বলে তৌহিদ রুবুবিয়াহ। আর তৌহিদুল ইবাদাহ অর্থ আল্লাহ দাসত্ব করা, আল্লাহ যে বিধান দিয়েছেন তা মান্য করা, এইটা দুষ্ট লোকেরা মানে না। তারা সে বিবাদ বলে আল্লাহ আল্লাহ করে, আর আরামে থাকলে আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করে। নবীরা এসেছিলেন মানুষকে তৌহিদ ইবাদতে আহ্বান জানানোর জন্য, ইয়া কওম ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহ দাসত্ব করো, আল্লাহ ছাড়া কাউকে কেউ তোমাদের উপাস্য নাই। এটা হচ্ছে প্রথম দাওয়াত। দুই নম্বর দাওয়াত ছিল ওয়ালা তাফখাসুল কাইলা ওয়াল মিজান, তোমরা ওজনে এবং মাপে কম দিও না, মানুষকে ঠকিও না। ওজনের মাপ তো বুঝতেই পাচ্ছেন, ওজন মানে মাছের ওজন, মাপ মানে কাপড়ের মাপ, তাই তো? ওরা একটা দুষ্টুমি করত, এই তফসির লেখা রয়েছে, টাকা তখন ছিল সোনার টাকা রূপার টাকা, এখন তো কাগজের ভেজাল টাকা। তো তো ওরা করতো কি, ধরুন একটা স্বর্ণের একটা পাঁচ টাকা মূল্যমানের একটা স্বর্ণ, ওখান থেকে কানে একটু কেটে সমান করে বাজারে চালু করত। তখন তো অত সায়েন্স ওরা পড়েনি, এখন আমরা বুদ্ধি খাটিয়ে নকল টাকা বানিয়ে ফেলছি, তাই না? মিলিয়ে নেবেন, সেই যুগের মানুষ যা করতো আর এই যুগের মানুষ কি করে, একটু মনে মনে মিলিয়ে নেন, মিলছে কিনা দেখেন একবার। তারা শিরিক করত আল্লাহর সঙ্গে অন্যকে, আমরা আল্লাহর সঙ্গে অন্যকে শিরিক করি না, বোধ হয় টের পাচ্ছে না, যে নদাবড়ে আসেন তো টের পাচ্ছে না, একটু দূরে যাবেন না, পাশেপাশে একটু ডানি ভাই একটু তাকিয়ে দেখেন না কি হচ্ছে। মসজিদে সেজদাও করে আর পাশে কবরে গিয়েও সেজদাও করে, ওটা কি হলো? ওটা তভি ধরে না, ওটা হলে একবারে কি বলো টাটকা শিরিক। ধারণা করে যিনি মরে আসেন উনি বহু ক্ষমতাশালী, আল্লাহ কাছে কেন্দ্রে ওর যান ভরে না, ওখানে গিয়ে আর ইয়া বাবা খাজা দে দিলা দে, হে খাজা বাবা তুমি দাও নাই দাওয়াই দাও কারো বাঁচতে। ওই খাজার গোষ্ঠীরা এরা সব মোশরেক গোষ্ঠী, যারাই কবর পূজারী তারা আদৌ পাক্কা মুসলিম নয়, ওরা নিঃসন্দেহে মুশরিক। সে যুগেও এরকম ছিল, এদিকে আল্লাহ আল্লাহ করতো, ওদিকে আবার এইসব মূর্তি পূজা করছো। মূর্তি পূজারী আর কবর পূজারীর মধ্যে পার্থক্য এই, এরা মূর্তিটাকে কবরের নিচে ঢেকে রাখে, ওরা মূর্তিটারা জাহির করে সামনে রাখে, কোনই ফারাক এদের মধ্যে নাই। অতএব এই মূর্তি পূজারী মোশরেক কি বাংলাদেশে নাই, ইন্ডিয়াতে নাই, উপমহাদেশে নাই, পৃথিবীর সব জায়গাতে আছে, আলহামদুলিল্লাহ সৌদি সরকারকে ধন্যবাদ দিতে হয়, ওরা এগুলো গুড়িয়ে সমান করে দিয়ে দিয়েছে, একেবারে কবরে কোনো বংশ নেই ওই দেশে। এই জন্য আমাদের এদেশের হুজুররা খুব ফতোয়া দেয় সৌদি গভর্নমেন্টের বিরুদ্ধে, ওরা মৌল্লিবাসী, মানে ওরা আবার মূর্তি পুজো করবে, ওখানে কবর পুজো করে ব্যবসা করে খাবে, ওদের ব্যবসা নষ্ট হয়ে গেছে। মিলিয়ে দেখেন ফেরাউনের আগের ঘটনা বলছে আপনাদের সঙ্গে, সেখানে নবীরা এক কথাই বলেছেন, তোমরা আল্লাহর ইবাদত করো, অন্যের সঙ্গে অন্য কিছু করো না। এরা তা করে নেই, এরা বাপদাদা যা করছে তাই করতো, আমাদের আমরাও তাই করি, বাপদাদা যা করে তাই করি, কিসের কোরআন হাদিস? দুই নম্বরে তারা ওজনে মাপে কম দিত, নগদ টাকায় ব্যবহার করতো, আমরা ঠিক তাই করি। যারা ব্যবসা করেন তারা ভালো করে খবর রাখেন, এমনকি রড সিমেন্ট ভাব দাম তার ঠিক, আর ওই যে রাস্তার পাশে গিয়ে দাঁড়া করে রাখে না, মিটারে ওজন হয়, এমন তার মন শেয়ার কেজির কারবার নাই, ভাবতাম ওটা বোধ হয় ঠিক। ওরে বাপ, সেদিন পেপারে পড়লাম যে রাজশাহীর খবরে বড় একজন বিখ্যাত মানুষ, সবাই আপনারা চিনেন, রড ওজন করে তা বলে কি বলে টনে 15 কেজি কম দেয়, মানে ওই যেটা মাপ যন্ত্র ওর মধ্যে এমন পলিসি করে রেখে দিয়েছে, ও টনে 15 কেজির কম হবে, আর একজন পড়া যায় টনে 12 কেজি কম হয়, তাহলে সে কত টাকা প্রত্যেকদিন মানুষকে ফাঁকি দিচ্ছে চিন্তা করতে পারেন? এরা যদি 10-12 হজ করে প্রতি বছরে, এরা কোশ্চিন করলে আল্লাহকে ক্ষমা পাবে না। চোর সব চোর, অসাধ্য চোর, সে যুগের চোররা যা করেছে, এ যুগের চোররা ভদ্র পোশাক করে সিগারেট টানা চুরি করে, এটি ফারাক, আর কোনো ফারাক নেই। টাকা দিয়ে জান্নাত কেনা যায় না, ইমান দিয়ে জান্নাত কিনতে হয়। তিন নম্বর, ফাসাদ ফিল আরদ লা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আল্লাহর এই সুন্দর পৃথিবীটাকে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না। আমরা বড় শৃঙ্খলা করছি তাই না, এমন শৃঙ্খলা দেশে হয়েছে যে ঘর থেকে বেরোলে মনে হয় আর ঘরে ফিরতে পারবো না। কি চমৎকার দেশ সারা পৃথিবী, এখন শুধু আমাদের দেশ না, সব জায়গায় একই কারবার হচ্ছে, এখন শান্তি কোথাও নেই, আইন টাইন সব আছে কাগজপত্রে লেখা, বাস্তবে কিছুই খুঁজে পাওয়া যায় না। এটা নিষেধ করছে সেই যুগে, তোমরা বড় হয়েছো, তোমরা নেতা হয়েছো, খবরদার, লা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, তোমাদের এই ক্ষমতা দিয়ে যেন এই আল্লাহর এই সুন্দর পৃথিবীটাকে ধ্বংস করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না। আমরা কিন্তু তাই করছি। 1947 সালের 6 অগস্টে একদিনে লিটল বয়ে একটা একটা বোম মেরেই 280,000 মানুষকে চোখের পলকে হত্যা করেছে, যারা তারা কি পৃথিবীর শান্তিবাদী? তার এক সপ্তাহ পরে আবার বোমা মেরে যারা একসঙ্গে 2,38,000 মানুষ হত্যা করলো, তারা কি দেশের শান্তিবাদী? তারা প্রকাশ্য জ্যান্ত মানুষ ধরে নিয়ে চাকু দিয়ে জবাই করে ভিডিও দিয়ে সারা পৃথিবীকে দেখায় ইসরায়েল ইসলাম, ওরা কি শান্তিবাদী? ওরাও ফাসাদি, যারা ইসলামের নামে মানুষকে হত্যা করে ওরাও ফাসাদি, আর যারা তন্ত্রমন্ত্র নামে মানুষকে হত্যা করে ওরাও ফাসাদি, দুটাই আল্লাহর জমিনকে ধ্বংস করে দিচ্ছে। সবার উদ্দেশ্যে আল্লাহর বাণী, ওরা তুফসিদু আরদাবাদ ইসলাহিহা, আমার এই সুন্দর পৃথিবীকে তোমরা ধ্বংস করো না। শোনেন এই নবীর কথা তারা। 4 নম্বর, সে যুগের এই সমস্ত বড় লোকেরা, নেতৃস্থানীয় লোকেরা ইমানদারদেরকে টিটকারি করত, ধমক দিত, তুই এটা না করিস, তোর এটা করবো সেটা করবো, যদি আমাদের তাওদুন্নফি মিল্লাতে না, আমরা যে মিল্লাতে আছি, যে যা করে যাচ্ছি শিরিক বিদাত করে যাই, এবং যে সমস্ত অন্যায় অপকর্ম করে যাচ্ছি, তুমি আমাদের দলভুক্ত না হওয়া পর্যন্ত তোমাকে লানুখরিজান্নাকা মিন কারিয়াতে না, আমাদের এই দেশ বের করে দেবো, হুমকি দিত। আজকে ইমানদারদের অবস্থা ঠিক তাই নয় কি? টুবু জাড়ি দেখলি আর রেহাই নাই, মনে করি এই বোধহয় বড় সন্ত্রাস। যে অবস্থান ঘটেছে কোন দেশেই আর এখন আলমদের মর্যাদা থাকছে না। ও যা আলা আইজাত আহলি আদিল্লাহ, আল্লাহ বলছেন তারা দেশের সম্মানী মানুষগুলিকে অসম্মানিত করত, ঠিক সেই অবস্থায় কি আজকে হয়নি? সত্যিকারে যারা দিনদার আলেম ওলামা তারা এদেশে বসবাস করতে পারছে না। হ্যাঁ, যার দলবাজ কিছু মৌলবি আছে ওদের কাছে বাদ দেন, ওরা আলেমি বলাই ঠিক না ওদেরকে, ওরা দলের স্বার্থে সব কিছু করে, আর দিনদার আলেমরা আল্লাহর স্বার্থে কাজ করে, কাউকে তক্কা করে না, কে কোন দল করলে তুমি থাকো গিয়া, দল কখন আমার কবরে যাবে না, আমাকে আমার নিজের হিসাব দিতে হবে। এইরূপ আলেমের সংখ্যা খুবই কম, দুর্ভাগ্য তারাই নির্যাতিত হচ্ছে বেশি, যে সে যুগেও হয়েছে, এ যুগেও হবে, আগামী দিনেও হতে হবে, এই নির্যাতনকে বরণ করে নিয়েই তোমাকে আল্লাহর পথে চলতে হবে। 4 নম্বর, কুফরুম বি আনআমিল্লাহ, তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেছিল, তারা বলতো দেখ আমাদের এই আছে সেই আছে, এত জনবল, এত অস্ত্রবল ইত্যাদি আছে, আল্লাহ বলছেন দেখো এগুলো আমি তোমাদেরকে দিয়েছি। অনেকে নিঃসন্তান মানুষ ঘুরে বেড়াচ্ছে, একটা সন্তান জন্য হায় হায় করে বেড়াচ্ছে, পীরের দরগারে গিয়ে শিরক বিদাত করে বেড়াচ্ছে, অথচ আমি তোমার ঔরসে 4-5টা সন্তান দিয়েছি, তে দেওয়ার মালিক আমি, আমি তোমাদের সংখ্যা বৃদ্ধি করেছি, তোমরা আমার শুকরিয়া আদায় না করে তোমার সম্পদের আর সন্তানের গর্ব করছ? তোমার যে নিয়ামত দিয়েছি আমি দিয়েছি, কত এমএফএস ঘুরে ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, চাকরি পাচ্ছে না, পয়সা খুঁজে পাচ্ছে না, আর একজন মূর্খ মানুষ পানের দোকানদারি করে সে কোটিপতি হচ্ছে, এলো কার হুকুম? সম্পূর্ণ আমারই হুকুম, খবরদার অহংকার করো না। যে সম্পদ তোমাকে দিয়েছি এই সম্পদ সঙ্গে সঙ্গে সিনিয়রের ক্ষমতা আমার হাতে আছে, একদিন একটা হুকুম দেবো, প্যারালাইসিস হয়ে রাজশাহী মেডিকেলে শুয়ে থাকবা, তারপর লাশ বাড়ি চলে আসবে, তোমার সব অহংকার শেষ। কি তাই ঠিক না? চোখের পরে দেখতে পাচ্ছি আমরা, এগুলো কালকে ছিল সুস্থ, আজকে কি হয়েছে? হার্ট অ্যাটাক হয়েছে রাত কখন? রাত 4টার সময় কোথায় আছে? মেডিকেলে। 3 দিন পরে লাশ চলে আসলো, আমাদের সামসুল্লাহ আধা পড়ে আসলো, তাজা মানুষ একটা, আমাদের ইউনিভার্সিটির প্রফেসর। অত অহংকার চলবে না। আল্লাহ বলছে আমি এগুলো দিয়েছি, তোমরা দাও নেই, অত আমার নিয়ামতের নাশকরি করো না। 6 নম্বর তাদের মধ্যে একটা দোষ ছিল কি? তারা সন্দেহ পোষণ করেছিল যে এই মুমিনদের অবস্থা তো দুর্বল, তো ওদের সঙ্গে দিয়ে কি আমরা ওইরকম দুর্বল হবো নাকি, না খেয়ে মরবো নাকি? ও দলে যাওয়া যাবে না। অতএব মুমিনদের সঙ্গে যেই আমরা হয়তো এই বিলাসিতা বাচ্চা দিয়ে দুর্বল হবো, এটা আমাদের পক্ষে সম্ভব না। আসলে ওরা দাবি করছে বটে, ওটা মিথ্যা দাবি, তারা সন্দেহ পোষণ করেছিল। ইমানদাররা আল্লাহর প্রিয় বান্দা নয়, আল্লাহ প্রিয় বান্দা হচ্ছে আমরা, নইলে কি আল্লাহ আমাদের এত ধন সম্পদ দিয়েছে? এই 6টা বিষয়ের প্রত্যেকটির জবাব হয়ে এগেল যে আয়াতগুলো আমি পড়লাম। এবার আসেন শোয়েবের এই দাওয়াতের জবাবে তার সম্প্রদায়ের নেতারা কি জবাব দিল? আলু ইয়া শোয়েব আসালাতুকা তামুরুকা আন্নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআল ফি আমওয়ালিনা মা নাশাউ ইন্নাকা লাআনতাল হালিমুর রশীদ। হে শোয়েব, তুমি নবী, তুমি হালিম, সহনশীল, রশিদ, সৎপাত্রাপ্ত, সবই ঠিক আছে, কিন্তু তোমার সালাত কি এই নির্দেশ দেয় যে আমরা আমাদের বাপদাদার আমল থেকে যে সমস্ত যাদেরকে ইবাদত করে আসছি, পূজা করে আসছি, তাদেরকে ছেড়ে দেব? আমরা সালাতও আদায় করব, মূর্তিও পূজা করব, সমস্যাটা কি? কথা বলছেন কি চমৎকার কথা! অর্থনৈতিক ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে আমরা যা খুশি করব, মাফে কম দেই, ওজনে কম দেই, কি টাকা নকল করি, এতে তোমার তো সমস্যাটা কি আছে? এটা কেন বাধা দিচ্ছ? সালাত আমরা পড়বো, সমস্যা নেই, কিন্তু সালাত পড়লে যেসব বাদ দিতে হবে এটা কি সম্ভব নাকি? তুমি তো ভালো জ্ঞানী মানুষ, তুমি বোঝো না কেন বিষয়টা? দেখেন কে কারো বোঝা দিচ্ছে, ইন্নাকাল আনতাল হালিমুর রশিদ, তুমি তো একটা সহনশীল, তুমি কি ভদ্র মানুষ, তুমি আমাদেরকে এসব ডিস্টার্ব করছে কেন? আরে বাবা, টাকা পয়সা কি লাগবে, জাকাত ফেতরা সব দেবো তোমাকে, তুমি কত টাকা চাও? মাদ্রাসা পাওয়া করতে পারে, আমি ওটা টাইস ফিটিং মাদ্রাসা বানিয়ে দেবো, সমস্যা কি? তুমি আমাদের এই হারাম হালালে ফতোয়াটা দিও না বাবা, যা খুশি আমরা করে দেবো, তুমি ডিস্টার্ব করো না, তোমার সালাত আদায় করবো, মাঝে মাঝে একটুখানি ওই বিড়াল দাম মাজারেও যাবো, সমস্যাটা কি আছে? দেখছেন মিলে যাচ্ছে না আমাদের সাথে? কি ঘুম পড়ছে না কেউ? ব্রেনে না ঢুকলে ছাড়বো না একটা গরম, মগজের ধুলাই করতে হয় ভালো করে, মগজ ধুলাই ছাড়া কোশ্চেন গেলো সোজা হবেন না আপনারা, ঘুম পড়তে এখানে আসেন নাই। কোরআন যদি না শুনতে ভালো লাগে, বাড়ি যে গান শোনেন কি? কোরআন শুনতে হবে আপনাকে, অবশ্যই শুনতে হবে, মুসলমান যদি হয়ে থাকেন আপনি, এসছেন মসজিদে শোনার জন্য, বুঝার জন্য, এগুলো সবই কোরআনের কথা, আমি খেলে অনুবাদ করে যাচ্ছি। আর সালাত কা তামর কা, সালাত মানে কি বলেন তো? আমাদের বাংলায় নামাজ বলি, তাই না? আর সালাতোকা, তোমার সালাত, তামরকা, তোমাকে কি নির্দেশ দেয়? আর নাত্রকা মায়ে আবুদ আবাউনা, আবা মানে কি বাপ না? আমাদের বাপ দাদা যা করতো সেগুলো ছেড়ে দেবো, তোমার সালাতকে আমাদের সেই নির্দেশ দিচ্ছে? তার বোঝা গেল সালাত এবং শিরিক একসঙ্গে চলবে না। বুঝতে পারলেন তো নাকি? সালাতও আদায় করবেন আর মাথায় পাগড়ি লাগিয়ে সৌদি রোমাল দিয়ে দিব্য বসে বসে ওই নজর নিয়াজ খাবেন, এটা একসাথে চলবে না। অত সহজ নয় ইসলাম, তৌহিদ হলে এক জায়গায় থাকা লাগবে, দুই জায়গায় চলবে না। দোরঙ্গি সোড়কার একরং হো যা সরাসর মোমিয়া পত্থর বন যা, দুই রং ছেড়ে দাও, এক রং হও, হয় সরাসর মোম হও নাহলে পাথর হও, মোম আর পাথর একসঙ্গে চলবে না, হয় মুশরিক হও নাহলে তৌহিদপন্থী হও, তৌহিদ এবং শিরিক একসঙ্গে চলবে না। তুমি সালাত আদায় করবে, কবর পূজাও করবে, মূর্তি পূজাও করবে, এটার নাম ইসলাম নয়। তোর টুপি দাঁড়িয়ে তোমাকে জান্নাতে নিবে না, তোর আমল তোমাকে জান্নাতে নিয়ে যাও, খবরদার আকিদার যেন গোলমাল না হয়। ভালো করে বোঝার চেষ্টা করবেন। কোরআন আয়াতগুলো বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি আমি বলছি, এই যুগের সঙ্গে মিলে যাচ্ছে বলে। তারা কি বলছে? মালের বহুবচন আমওয়াল, আমরা অর্থনৈতিক জীবনে যা খুশি করব এটাও কি তোমার সালাতে বাধা দিবে? অর্থাৎ সালাত আদায় করলে হারাম খেয়ে সালাত আদায় করা যাবে না, অর্থাৎ তাই হচ্ছে না? সালাত আদায় করলে হারাম জামা গায়ে দিয়ে সালাত আদায় করা যাবে না। তো সালাত যদি আদায় না করা যায় তো হজ করা যাবে? টাকার গরমে প্রতিবারে হজ করতে যায় না, পাইছেন কোনটা? আল্লাহ নবী জীবনে একবার হজ করলো, আপনার প্রতি বছর বছর হজ, হজের ব্যবসায়ী লেগে থাকে পিছিয়ে। এবার গতবার আপনি গেলেন, এবার আপনার মাকে পাঠান, ও পিছিয়ে লেগে থাকে, এবার দুজন একসাথে চলেন, মানে যত যাবে হজ তত পয়সা বাড়বে হজের দালালদের। সাবধান, খুব সাবধান, দিন অত সহজ মনে করবেন না, খবরদার। যদি সালাত আদায় করেন, যদি মসজিদে এসে থাকেন, সমস্ত শয়তানের আমল বাদ দিতে হবে, তাহলে এই সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই সালাত সিরফ লোক প্রদর্শনী হবে, কোনো কাজে লাগবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম, তারপর কি? এটা তো সবারই মুখস্থ আছে তাই না? ধ্বংস হয় সব মুসল্লির জন্য যারা সালাতের ব্যাপারে উদাসীন। সালাদটা কি জীবনেও বুঝল না, সালাদ কাকে বলে, খালি উঠা বসাই করে চলে গেল, জীবন ভোর উঠা বসা করলো, আজ পর্যন্ত সালাদটা সহি হাদিস মোতাবেক সঠিক করে সে নিল না, এখন সে বাপদাদা চোদ্দ বর্ষের অনুসরণে সেরেক বেদার মিশ্রিত সালাত আদায় করে। ইয়া শোয়েব আসালাতুকা তামরুকা নাতরুকা মা ইয়াবুদা আবাউনা, হে শোয়েব তোমার সালাত কি তোমাকে এই নির্দেশ দেয় যে আমরা আমাদের বাপ দাদার আমলে যেসব ইবাদত করতাম উপাস্য দেব দেবীর সেগুলোকে তরক করব? আহ্বান না ফালাফি আমলেরা মানসা, অথবা আমরা আমাদের ব্যবসা বাণিজ্য যা করি সেগুলো যা ইচ্ছাতে করবো এগুলোকে বাদ দিতে হবে? ইন্দাল হালিমুর রশিদ, তুমি কি ভালো বুঝদার সহনশীল এবং সৎ ব্যক্তি, তুমি এত সুন্দর কথা কেন বুঝতেছ না? এবার জবাব দিচ্ছেন, শোনেন নবীর চট শুনবেন না, খালি এক পক্ষে বললে হবে, নবীর জবাব শোনেন। হে আমার জাতি, তোমরা কি এটা ধারণা করতে পারো যে আমি আমার আল্লাহ পক্ষ থেকে প্রাপ্ত বাইয়ে না দৃঢ় দলিলের উপরে আমি প্রতিষ্ঠিত আছি, ও রাজাকানি রিজকান হাসানা, যিনি আমাকে সুন্দর রিজিক দান করেছেন পবিত্র রুজি, আর এগুলো বাদ দিয়ে আমরা তোমার অনুসরণ করবো, তুমি কি চিন্তা করতে পারো? এটা যারা কোরআন এবং সহিহ অনুসারী তাদেরকে বলছি, আগে দৃঢ়ভাবে বিশ্বাস করুন, এই বিশ্বাস এবং এই আমল আপনাকে জান্নাতে নেবে, সেরফ জান্নাতের জন্যই আপনি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দাওয়াত দিচ্ছেন, আন্দোলন করছেন, জেল খাটছেন, গালি খাচ্ছেন, অপবাদ নিচ্ছেন, শুধুমাত্র এই পথেই আপনার জান্নাত রয়েছে। এই বিশ্বাস যত দৃঢ় হবে, মজবুত হবে, আমল তত মজবুত হবে, কোনো অবস্থাতেই আপনি পথভ্রষ্ট হবেন না। আর যদি বিশ্বাস দুর্বল হয়ে যায় তাহলে টলটলে মানে শেওলার মতো আপনি আজকে এখানে কালি ওখানে চলে যাবেন, জান্নাত হারাবেন। সেই কথাটাই এখানে বলছেন দৃঢ়ভাবে। তোমরা কি ভেবে নিয়েছি আমার কওমের নেতারা, আল্লাহর পক্ষ থেকে যে দলিল আমি প্রাপ্ত হয়েছি সেগুলো ছেড়ে দিয়ে আমরা তোমাদের অনুসারী হব? ইনুরিদুল্লাহ ইসলাহ, আমি তো ক্ষমতা চাই না বাবা, আমি চাই সেরা ইসলাহ, সমাজের সংশোধন চাই, আমার মস্তাত, আমার সাধ্যমতো, জোর করে সংশোধন করার ক্ষমতা আমার নাই। আমি খালি উপদেশ দিচ্ছি তোমাদের, তোমরা সংশোধন হও। আমার তৌফিকই ইল্লা বিল্লাহ, আমার কোনো তৌফিক নাই, কোনো ক্ষমতা নাই আল্লাহ ছাড়া। তিনি যতটুকু ক্ষমতা দেন ততটুকু খালি বলি, ততটুকু তোমাদের উপদেশ দেই। আলাইহি তাওয়াক্কাল তুমা ইলাইহি উনীব, তার উপরেই আমি তাওয়াক্কল করি, তার দিকেই আমি সবসময় ফিরে যাই, রুজু হই। ইয়া কওমে, আবার বলছেন হে আমার জাতি, লা ইয়াজরিমান্নাকুম শিকাকি আন ইউসিবাকুম মিসলু মা আসাবা কওমা নূহ, আমার উপরে বিদ্বেষ করে হিংসা করে তোমরা এমন কোনো কাজ করো না যাতে তোমরা বিপদে পড়তে পারো, গজব প্রাপ্ত হতে পারো, যেভাবে গজব প্রাপ্ত হয়েছে তোমাদের পূর্বে কওমা নূহ, কওমা সালেহ, একটা একটা নাম বলছেন, আও কওমা হুদিন, আও কওমা সালেহিন, আও কওমা লূতিন মিনকুম বিবাঈদ, নূহ, সালেহ, আদ, এবং তোমাদের লূতের ধ্বংসস্থল তোমাদের থেকে দূরে নয়, আমা কওমা লূতিন মিনকুম বিবাঈদ, তোমাদের থেকে লুতের ধ্বংসের স্থলটা বেশি দূরে নয়। এখন মনে মনে অত বাড়ি গিয়ে যদি ল্যাপটপ কার বাড়ি থাকে দেখবেন ময়দানে সালেহ কোথায় আর লুতের মৃত সাগর জর্ডানের এটা কোথায়, খুবই কাছাকাছি। জর্ডান এবং ফিলিস্তিনের মাঝখানে এই 77 কিলোমিটার ব্যাপী এই বাহারে লুত মৃত সাগর ওখানে অবস্থিত, আর ওইখান থেকে অল্প দূরে সৌদি সীমান্তে ময়দানে সালেহ। এজন্য আল্লাহ রসুল হযরত শুআয়ব আলাইহিসসালাম বলছেন ওই যে লূতের কওমের ধ্বংস তো তোমাদের থেকে অল্প দূরে, লাইসা বিবাঈদ, দূরে নয়, এর পরও কি তোমরা দেখছো না আমার উপরে হিংসা করে আমাকে গালিগালাজ করে বা আমাকে বের করে দিয়ে তোমাদের লাভটা কি হবে, আল্লাহর গজব তো অবশ্যই নামবে তোমাদের উপরে। অতএব আমি তোমাদের উপদেশ দিচ্ছি এমন কাজ করো না যে কাজ করলে নূহের কওমের উপরে যে গজব এসেছিল, সালের কওমের উপরে যে গজব এসেছিল, লুতের কওমের উপরে যে গজব এসেছিল, যেন তোমাদের উপরে এই গজব না আসে, এটুকুই আমার প্রাণের দাবি তোমাদের কাছে। আমরা কি আমাদের দেশের নেতৃবৃন্দের কাছে দাবি করতে পারি না? অবশ্যই একই দাবি করব, হে আমার জাতির নেতৃবৃন্দ সাবধান হও, ধ্বংস কেবল লুতের কওম হয় নাই, ধ্বংস কেবল শুআয়বের কওম হয় নাই, ধ্বংস কেবল ফেরাউন হয় নাই, তোমরাও ধ্বংস হবে, তোমাদের সঙ্গে সারা দেশ ধ্বংস হয়ে যাবে, নেতার ধ্বংস মানে সারা দেশের ধ্বংস, অতএব সাবধান। এরপরে আল্লাহর রসুল সাহেব কত কাতর ভাবে জনগণের তিনি কত ভালোবাসতেন, তিনি বলছেন দেখো আস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রাহিমুন ওয়াদুদ, হে আমার কওম তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তার দিকে ফিরে যাও, তওবা করো। মনে রেখো আমার রব অত্যন্ত দয়াশীল, অত্যন্ত স্নেহ বৎসল, তোমরা একবার তওবা করলে, একবার ক্ষমা চাইলে তোমাদের যাবতীয় পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমরা তোমাকে ক্ষমা ভিক্ষা করছি, আমাদের সমস্ত পাপ যাবতীয় অন্যায়গুলো তুমি ক্ষমা করে দাও। এত করে বলেও নেতাদের অন্তর গলে নেই, তারা কি জবাব দিল, হে শুআয়ব অবশ্যই তোমাকে আমরা বের করে দেবো দেশ থেকে, শুধু তোমাকে না, ওয়াল্লাযীনা আমানু মাআক, তোমার সঙ্গে যারা ঈমান এনেছে সবাইকে বের করে দেবো, মিন ক্বারিয়াতিনা আমাদের দেশ থেকে, আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা অথবা তোমরা সবাই আমাদের এই দলে ফিরে আসো, হয় দলে ফিরো আর নইলে দেশ থেকে বের করে দিও। কালু আওয়ালাউ কুন্না কারিহিন, সবাই বললেন যদি আমরা দেশ থেকে বেরিয়ে যেতে না চাই তবু কি তোমাদের আমরা আমাদেরকে বের করে দিবে, কাদিব তারাইনা আলাল্লাহি কাদিবান ইন উদনা ফি মিল্লাতিকুম বাদা ইয নাজ্জানাল্লাহু মিনহা, আল্লাহ পাক আমাদেরকে ওই শিরিক এবং কুফরি থেকে নাজাত দিয়ে যে হেদায়েত দান করেছেন এটার পরও যদি আমরা তোমাদের এই কুফরি দিনে চলে যাই তাহলে তো আল্লাহ পাক আমাদেরকে মিথ্যাবাদী বলবেন, আমাদের পক্ষে আদৌ সম্ভব নয় তোমাদের কুফরি দিনে ফিরে যাওয়া, ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুনা, তবে হ্যাঁ যদি আল্লাহ পাক আমাদের কাফের বানিয়ে ফেলেন সে কথা স্বতন্ত্র, আমরা চাই না কাফের হতে। আল্লাহ সমস্ত ইলমের অধিকারী, আমরা আল্লাহর উপরে তওয়াক্কল করলাম, তোমরা যা খুশি করো মেরে ফেলো, বেরি করে দাও, যা খুশি করো, আল্লাহ তওয়াক্কলনা। মুমিনদের এছাড়া কিছু বলার আছে বলেন, রব্বা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক ওয়া আনতা খায়রুল ফাতিহিন, শেষে যে আল্লাহ রবি এই দোয়াটা করলেন, এই দোয়া যদি না করতেন বোধহয় ওরা তাতে ধ্বংস হইত না, হে আল্লাহ তুমি আমাদের মধ্যে এবং আমাদের কওমের মধ্যে সঠিক ফয়সালা করে দাও, কারণ তুমি হলে শ্রেষ্ঠ ফয়সালাকারী। এই দোয়া যখন করলেন আল্লাহ পাক আর সহ্য করতে পারলেন না, যে আমার নবী আমার সাহেব অতিষ্ঠ হয়ে আমার কাছে এই দোয়া করেছে, আল্লাহ তুমি হক ফয়সালা করো, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল, ফাখাযনাহুম রাজিফা ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, আমি আকাশ থেকে এমন বস্ত্র নিনাদ পাঠিয়ে দিলাম এক নিনাদেই সবগুলো যা তার ঘরে সেখানেই পড়ে থাকলো, একটাও আর বাঁচতে পারেনি। বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়াসহাবুল আইকাত ওয়া কওমু তুব্বা আছে না সূরা কোরআনে, এরা হলো আইকা, এই মাদানের কম, এদেরকে কোরআনে আসহাবুল আইকা বলা হয়েছে। আইকা কেন? জঙ্গলের অধিবাসী। কিভাবে ধ্বংস হলো সংক্ষেপ শুনে রাখেন, ওদেরকে বলা হলো তোমরা ধ্বংস হয়ে যাবে দ্রুত, শুনলেন তো আয়াতগুলো, ওরা সব তক্কাই করে না, কিসের ধ্বংস? রাষ্ট্র তো আমাদের হাতে, ক্ষমতা আমাদের হাতে, বোমা আমাদের হাতে, রাইফেল আমাদের হাতে, মরলে তো আমরাই মারবো, ওরা কি মরবে? আরে আল্লাহ গজব দিবে এ তো বারবার শোনাচ্ছে, কতদিন দিয়ে শোনাচ্ছে, আল্লাহ গজব দিক না তারপর দেখবো কি হয়, না আমরি ভূত হবো নাকি? আমরা এগুলো বলি না, এই শয়তানি কারবার জন্য এদের মরণটা হলো। আল্লাহ পাঠিয়ে দিলেন প্রচন্ড গরম, কি গা ঘামছে না আপনাদের, শুরু হয়ে গেলে কিন্তু একবারে মাদানের গজবের ইতিহাস, এখন তো রাজশাহী শুরু হয়ে যাবে, এই গরমের ঠেলায় বসা যাবে না এখানে, ছয় দিন ধরে এমন প্রচন্ড গরম, ঘর থেকে সব বেরিয়ে পাগল মতো দৌড়াচ্ছে একটি কোথায় যাবে। এবার আল্লাহ করলেন কি, একটা সুন্দর মেঘ, কালো মেঘ পাঠিয়ে দিলেন, সে মেঘের নিচে শান্ত সুশীতল বাতাস, মানুষ দৌড়ে চলে গেল সব ওই একটা জঙ্গলে, জঙ্গলের মাথায় মেঘটা দাঁড়িয়ে আছে, বলেন ছয় দিন ধরে হাত পা জ্বললে মানুষকে ওই এসি ঘরে থাকবে নাকি, জ্বলনের চোটে সব যাদের ঘর ছেড়ে বেরিয়ে চলে গেছে এক জায়গায় হাজির, সব যখন জমা হয়ে গেছে এইবার আল্লাহ ওই মেঘ থেকেই অগ্নিবৃষ্টি শুরু করে দিলেন, আগুনের বৃষ্টি, এবং সেই সময় দিল একটা দারুণ জোরে একটা বজ্রপাত, সব শেষ, মানে কোন রকম পুলিশ লাগে নেই, র‍্যাব লাগে নাই, ডিসি মিউজিক কিছুই লাগে নাই, অটোমেটিক্যালি সব জমা হয়ে গেলে এক জায়গায় আর একসঙ্গে এক আঘাতের সব শেষ। আল্লাহরে মালেশানে বান্দা বাঁচতে পারবে নাকি? ইতিহাস মনে রাখেন, কাজে লাগবে, আল্লাহর গজব যদি কখনো আসে কেউ কারো ঘরে থাকতে পারবে না, সবগুলো আল্লাহ এক জায়গায় করে একসঙ্গে খতম করে দিবে। অতএব সাবধান হয়ে যান, আল্লাহ পাক আমাদের সবাইকে নিজ নিজ কৃতকর্ম সম্পর্কে আত্মসমালোচনা করার তৌফিক দান করুন। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে সুন্দর এই বাংলার সহ্য সবুজ শ্যামল মাটিটাকে রক্তাক্ত করছে প্রতিদিন, যারা এটাকে রক্তের নদীতে পরিণত করে ফেললো, আল্লাহ পাক তাদেরকে তুমি হেদায়াত করো। এবং আমাদের তরুণদেরকে বলছি, বাবা তোমরা এইসব তালে যেও না, তোমরা আল্লাহমুখী হও, শয়তানমুখী হও না, তুবু ইলাল্লাহি জামিআন আইহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসো হে ইমানদারগণ, তাহলেই তোমরা সফল কাম হবে। আল্লাহর এই আহ্বান দিয়েই আজকে খুতবা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।